أمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين যাবতীয় হামদ ও সালাহ, যাবতীয় প্রশংসা উপাসনা শ্রী মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে বিভ্রান্তির কবল থেকে বাঁচিয়ে তার দিনের পথে হেদায়ত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাহ সেই নবীর শানে যার আদর্শ বুকে ধারণ করেই আমরা আজকে জুমার ইসালাতে সকলে এখানে সমবেত হয়েছি, সে শেষ নবী এবং পৃথিবীর সকল মানুষের নেতা ইহকালীন এবং পরকালীন জীবনের, যিনি আমাদের একমাত্র আদর্শ, আখেরাতে যার সাফাত ব্যতীত কারো হিসাব নিকাশ কিছুই হবে না, এমনকি কোন নবীও কশ্চিনকাল তার আগে সাফাত তারা ক্ষমতা রাখে না আখেরাতে এবং দুনিয়াতে, যিনি আমার বন্ধু সেই মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবতীয় দরুদ সালাম। আল্লাহ রসুলের জামানাতে যে অবস্থা ছিল, পরবর্তী জামানাতও সেই অবস্থায় ঘটবে, এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই বিগত যুগের লোকদের পথেই চলবে, এর কোন ব্যতিক্রম হবে না। ইহুদি নাসারারা যেভাবে তাদের নবীদের সঙ্গে বদ আচরণ করেছিল তোমরাও তাই করবে। যেমন উদাহরণ দিয়ে বলছেন, এক জোড়া জুতো একটার সঙ্গে আরেকটার যেমন মিল থাকে ঠিক ওদের মতো তোমরাও করবে। তো সাহাবা কিরাম বলছেন, এটা কেমন কথা, আমরা আমাদের ছেলেদেরকে কোরআন শিখাচ্ছি, সালাত শিখাচ্ছি, মসজিদে আসছে যাচ্ছে, কোন তো সমস্যা দেখি না, আপনি কেমন করে বলছেন? হে সোহেব, ভাবছিলাম তুমি একটা চালাক মানুষ, তুমি একটা বোকা, তুমি কি ইহুদিন আসলে দেখো না, তাদের মধ্যে নবী আসেনি, মুসা আসেনি, ঈসা আসেনি, দাউদ আসেনি, সুলেমান আসেনি, এত বড় নবী এসেছিলেন, তোদের অবস্থা কি হয়েছে? আমি এসেছি তোমার ভালো, তোমাদের পরবর্তী সন্তানটা খারাপ হবে না, তুমি জানলে কম করে? অবশ্যই লতাবান কালকাবল, তারা পূর্ববর্তীদের মতোই তাদের অবস্থা হবে। আয়াত নাজির হচ্ছে একটার পর একটা, ভবিষ্যৎ জীবনে এগুলো ঘটবে, আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে দিয়ে এগুলো নাজিল করা হয়। যে আয়াতগুলো আজকে আপনাদের সামনে পড়লাম এগুলো সবই পরে আপনাদের জানা যারা কোরআন পড়েন, এবং কোরআনের প্রথম দিকের আয়াত এগুলো সব, অথচ সুরগুলো নাজিল হয়েছে অনেক শেষে, কিন্তু আল্লাহ এনেছেন প্রথমে, যাতে মুসলমান কোরআন পড়ার সময় হুঁশিয়ার হয়ে যায়। সে তিনটা পথ এখানে বলে দেওয়া হয়েছে, হুদুল্লিল মুত্তাকিন আগে মুত্তাকি সম্পর্কে বলা হয়েছে, এরপরে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়ুন আলাইহিম আমলন তুনহরুম লা ইউমিনু, কাফেরদের সম্পর্কে বলা হয়েছে, এরপরে অমরনাস সামা ইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল আখিরাতি ওয়া হুম বিল মুমিনিন, মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। হে পাঠক, এই তিনটা শ্রেণী তোমার সামনে থাকবে, এখন তুমি বেছে নাও, তুমি মুত্তাকিদের দলভুক্ত জান্নাতি হবে, না কাফেরদের দলভুক্ত জাহান্নামি হবে, না মুনাফিকদের দলভুক্ত ইহকাল পরকাল এটাও ঠিক ওটাও ঠিক বলে তুমিও জাহান্নামের অতল তলে যাবে? কারণ মুনাফিক এবং কাফের শাস্তি একই। ইন্নাল্লাহ জামিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ফি জাহান্নাম জামিয়া, আল্লাহ জাহান্নামে কাফের মুনাফিককে একত্রিত করবেন, সূরা নিসা 135 নম্বর আয়াত। এটুক বললে আল্লাহ ক্ষান্ত হন নাই, একসঙ্গে থেকে গল্প করবে তা হবে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ও কাফেরদের নিচে থাকবে মুনাফিকরা, জাহান্নামে যদি যায়ও তা ওখানে থার্ড ক্লাস, ও ফার্স্ট ক্লাস জাহান্নামে হতে পারবে না। অর্থাৎ কাফের চাইতেও মুনাফিক খারাপ, কাফেরকে চেনা যায়, মুনাফিককে চেনা যায় না, মাথার টুপি লম্বা দাড়ি চেনা মুশকিল। এই নিকৃষ্ট প্রাণীগুলো সম্পর্কে আল্লাহ পাক বয়ান করছেন, যে আয়াতগুলো বলেছি আমি খেলে অনুবাদ করে দেবো, খুতবার মধ্যে বেশি লম্বা বলা যায় না, খেয়াল করে শুনবেন। আমিনান্নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াওমিল আখির, লোকদের মধ্যে এমন একদল লোক আছে যারা মুখে বলে আমান্না বিল্লাহ, আমার আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াওমিল আখির আখিরাতের উপর ঈমান আনলাম, ওমা হুম বি মুমিনিন, ওরা আসলে মুমিন নয়। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের রোগ আল্লাহ আরো বাড়িয়ে দেন, মানে আল্লাহ বাধা না দেয়া মানে আল্লাহই করা, আল্লাহ তো ভালোরও স্রষ্টা মন্দেরও স্রষ্টা, আল্লাহ ইচ্ছা করলে কেউ মনে ভাবতে পারত না, কিন্তু এটা পরীক্ষা। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যারোপ করে এজন্য তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। ওয়াইযা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন এই মুনাফিকদের বলা হয় তোমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তো তারা বলে নাহনু মুসলিহুন, আমরা তো সমাজে ইসলাহ করছি, সংস্কার করছি, সংশোধন করছি, ভালো কাজ করছি, মানুষ মেরিয়ে সাফ করে দিচ্ছে, আর বলছে এটা হচ্ছে বিপ্লবের গর্ভ যন্ত্রণা। কত বদের বদমাশগুলা, মায়ের গর্ভতে যখন সন্তান প্রসব হয় তো মায়ের কষ্ট হয় না, অত বিপ্লব বের হচ্ছে, অত হাজার হাজার মানুষ মরবে, তাতে কি যা আসে? রাশিয়ায় মরল 1,17,00,000 মানুষ, চীনে মরল 1,37,00,000 মানুষ, এবার আসলে বিপ্লব, তার সমাজতান্ত্রিক বিপ্লব, খাও পাও ফুর্তি করো, কাজকাম কিছু দরকার নেই, গভর্নমেন্ট যা দেবে পাউরুটি দুধ খাও, জেলখানা আসামে 50 বছরের গেল না, এখন রাশিয়া এবং চীন সবচেয়ে বড় পুঁজিবাদী রাষ্ট্র হয়ে গেছে, এখন সে সমাজতন্ত্র আউট হয়ে গেছে। তাহলে যদি বলা হয় কেমতের মাঠে 1,37,00,000 লোককে হত্যা করেছে, হে মাওসে তুং জবাবদিহি করো, পারবে? ওরকম এক সঙ্গে এক তন্ত্রমন্ত্র আসে আর মায়ের প্রসব যন্ত্রণাবলী বলে হাজার হাজার মানুষকে হত্যা করে, কোন ড্রোন হামলা করে, কোন বোমা হামলা করে, কোন ককটেল মেরে শেষ করে, এই হলো তো চরিত্র। মুনাফিকরা এই কাজে চিরকাল করে গেছে, সুন্দর সুন্দর কথা শুনিয়ে শুনি, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো জনগণের জন্যই করছি, সমাজের স্বার্থেই করছি, এটা মুনাফিকদের চরিত্র। যত অপকর্ম ওরাই করবে আর বলবে জনগণের জন্যই করছি। ওয়াইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানা সুফাহাউ, যখন তাদের বলা হয় যে তোমরা আমিনু কামা আমানা নাস, মানুষ যেমন ইমান এনেছে তোমরা তুমি ইমানদার হও, তখন তারা বলবে আনুমিনু কামা আমানা সুফাহাউ, আমরা কি ওই বোকাদের মতো ইমান আনবো নাকি, আমরা কি বোকা নাকি ইমান আনবো? যত বোকা মূর্খ রয়েছে ধর্ম পালন করে, চালাক চতুর লোককে ধর্ম পালন করে নাকি, আমাদের ইউনিভার্সিটি এক ভদ্রলোক আছে এরকম, ওরে চালাকের চালাক, তার মাথা শুধু বুদ্ধি, তার একটাই বুদ্ধি আছে, আল্লাহ বলে কিছু নাই। টপ র্যাঙ্কিং প্রফেসর, ও সারা বাংলাদেশের যত সাহিত্যিক আছে ওর নাম এক বাক্যে সবাই চেনে, তা আমরা ঘৃণাতার নামও নেই না। বর্তমান যুগে আইনস্টাইন বলে খ্যাত হকিংস পড়ে আছে লন্ডনে, ওখানে তার বাড়ি, 63 সাল থেকে প্যারালাইজড হয়ে পড়ে আছে, মাথাটা আলো ভালো লাগছে শয়তানি কাজ করার জন্য। ও বলে মরে গেল কিছু নাই, কথাও বলতে পারে না, ইলেকট্রিক মেশিন ফিট করে দেয়, মাথার মধ্যে কি চিন্তাধারা হয় মেশিনে ওঠে, সে চিন্তা দিয়ে মানুষের লেখে। এত বড় বিপদের মধ্যে পড়েও সে আল্লাহকে স্মরণ করেন, বলে কি আরে বাবা আল্লাহ টাল্লা কিছু আসে না কি মানুষের তৈরি, আর পরকল্পনে কিছু নাই। তো কিছু ব্রেন এরকম আছে, মোনাফেকি ব্রেন। আল্লাহ বলছেন যখন তাদের বলা হয় তোমরা বাবা ইমান নিয়ে আসো ভদ্র, ইহু গেলে পরকালে ভালো থাকবে, তখন তারা আনো মিনু কামা সোফা হাও, আমরা কি ইমান আনবো যেমন ইমান এনেছে বোকার দল, আল্লাহ ইন্ন হুম হুম সোফা হাও। আল্লাহ বলছেন সাবধান, ওরাই হলো আসল বোকা, ওলা কিল্লা ইয়ালামুন, কিন্তু ওরা জানে না। ওয়াজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ভোটের মৌসুম আসলে তারা যে বলে আমার তো ইমানদার, যখন মুমিনদের সঙ্গে মেশে লাকুল মানে মোলাকাত করে, লাকুল্লাদিন আমানু, ইমানদারদের কাছে মেশে বলে আমান না, আরে বাবা আমরাও তো তোমাদের মতো মুসলমান। যখন তাদের শয়তানদের কাছে নির্জনে বসে কলো ইন্না মাআকুম, আরে ভাই আমরা আসলে তোমাদের সঙ্গেই আছি, ইন্না নাহানু মুস্তাহজিউন, আরে ওদের সঙ্গে একটা ঠাট্টা করে আসলাম, নাহলে তো ভোট দেয় না, বুঝতে পারেননি একদম একজাক্ট অনুবাদ করছি, কিন্তু একটা শব্দ ডানি বাই নাই, সেরে অনুবাদ ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, সংসদে ঢুকেছি আর তো সমস্যা নেই, এখন এখানে পড়ি যা খুশি তাই বলবো, পাঁচ ভক্ত গালি গালাজ করবো, তারপরে আবার যে উজুটুবুটি মাথা দিয়ে বিনা উজুটি দিয়ে সালাত আদায় করবো, দেখো আমাদের মুসলমান, ওদের তো উজুটুজু ফাঁক, অসুবিধা নেই, ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি, ইন্না নাহনু মুস্তাহজিউন, আমরা তো আসলে ঠাট্টা করছিলাম। আল্লাহ বলছেন আল্লাহ বিহিম ইয়ামুদ্ধুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, এই বোকারা জানে না যে আল্লাহ তাদের সঙ্গে কৌশল করছেন, আল্লাহ ঢিল দিচ্ছে, হ্যাঁ দেখ তুই কতটা পার বাড়তে বাড়ো, ও ইয়ামুদ্ধুম ফি তুগিয়ানিহিম, ওদের এই যে সীমা লঙ্ঘন ওরা করছে এটাকে আল্লাহ ঢিল দিয়েছেন, দড়ি জাল ফেললে পুকুরে মাছ পড়ে মাছ লাভ দেয় দেখেন না, জাল তো ফেলানোই থাকে, মাছ খুবই লাভালাভি করে, এইবার আস্তে আস্তে জাল টান দন দেয় তো মাছ খালি ঠেলি বেরিয়ে দেওয়ার চেষ্টা করে, আর বেরোতে পারে, আমি ওই মোনাফেক গুলোকে কাপড় গুলি টান দিয়ে আস্তে আস্তে যেন ওরা বুঝতে না পারে, উমলি লাহম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে ঢিল দেই এবং আমার এই বন্ধন আমার এই কৌশল অত্যন্ত কঠোর, এটাকে ফসকে দেওয়ার ক্ষমতা কোন মোনাফেক কাফের নেই। আয়াতগুলোকে মিথ্যা হবে নাকি, যে আবু জেহল্লাহ রসুলকে হত্যা করার জন্য রাত্রিবেলা পরামর্শ করে বাড়ি ঘেরাও করেছিল, আল্লাহ রসুল বেরিয়ে গেলেন তারা টেরও পাইল না, সেই আবু জেহল্লাহ এই ষড়যন্ত্রের মাত্র দশ বছরের পরেই একসঙ্গে 14 জন নেতার 11 জন নিহত হলে বদরের মাঠে, ওরা কি জানত যে মরব, আল্লাহ একটা ঢিল দেয় দেখি তবাটা করে কি, দেখি আল্লাহ তো রহমান রহিম তো তবা করার সুযোগ দেয়, সানাস্তাদ রিজহুম মিন হাইসু লা ইয়ালামুন, মুনাফিকরা মনে করে আমরা তো সবকিছু, কিন্তু আল্লাহ বলছে আমি ওদেরকে ঢিল দেই যেন ওর বুঝতে না পারে, যখন ধরব এক কাজ শেষ, একদিনে শেষ, ফিরাউনকে আল্লাহ ধরেনি, চোখের পলকে ফিরাউন গুচু ধরে সাপ, পৃথিবীতে 6টা জাতি ধ্বংস হয়ে গেছে, এক নিশ্চিহ্ন হয়ে গেছে, প্রথম হল নূহের কম, তারপরে হয়েছে আদের কম, এরপরে সামুদের কম, এরপরে আপনার কি বলে ওটাকে মাদিয়ানের হজরত শোয়েবের কম, এরপরে হজরত লুতের কম, এরপরে ফেরাউনের কম, এগুলো ইতিহাস আমার সামনে ভাসতেছে সব, শুধুমাত্র নেতাদের কারণে হয়, গরিব মানুষের মোনাফিকিতে কিছু যায় আসে না, নেতারা যখন বেইমানি করে তখন আল্লাহর গজব নেমে আসে, পুরো কোরআন পড়ে দেখেন যারা অন্তত নবীদের কাহিনী বই দূরে পড়েছেন তারা সব ইতিহাস তারা জানেন খবর, অন্তত 24 জন নবীর কাহিনী আমরা ওখানে লিখে দিয়েছি, ভালো করে বাড়ি গিয়ে পড়ে দেখেন, প্রত্যেক নবীর জীবনে যারাই নেতৃত্ব নেতারা যখনই বেইমানি করেছে আল্লাহ একটাকে ছাড়ি দেয়নি, একটা ফকির যদি সারাদিনও আল্লাহর বিরুদ্ধে গালিগালাজ করে সমাজের কিছুই হয় না, একটা নেতা যদি একটা গালিগালাজ করে সারা সমাজ তার পক্ষে চলে যায়, সেই একা খালি পথভ্রষ্ট হয় না, হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করে, এজন্য আল্লাহ এদের কারণে দেশে ধ্বংস নিয়ে আসেন, গজব নামিয়ে দেয়। আমার নাম মুত্রাফিহা, কোরআনের ভাষা। আমি ওই নেতাদেরকেই বলি তোরা অন্যায় কাজ করিয়া, তো তারা ফাঁসে কি কাজ করে, মারনাহা তাদমিরা, আমি একদম ধ্বংস করে দিই ওই নেতাদের। এই আয়াতগুলোর শেষে হচ্ছে আল্লাহ বলছেন উলায়কাল্লাযীনা, হুদা, এইসব মোনাফেক নেতারা খরিদ করেছে পথভ্রষ্টতাকে হেদায়তের পথ ছেড়ে দিয়ে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন, ওদের এই ব্যবসায় কোন লাভ হবে না আর ওরা কখনোই হেদায়ত পাবে না। ওরা ভেবেছে আমরা বহুত লাভবান হব, লাভ কিছুই হবে না, বরং আর ক্ষতিগ্রস্ত হবে। আয়াতগুলো এক পাশে রাখেন। এবার আসুন আল্লাহ রাসূলের সঙ্গে মক্কার লোকেরা মদিনার লোকেরা কি ব্যবহার করেছিল। মক্কায় থাকতে আল্লাহ রাসূলের সঙ্গে তারা যে বেয়াদবিগুলো করেছে, কোরআন থেকে বাছাই করে করে আমরা নবীদের এ সংখ্যা এখন বেরোয় তৃতীয় বেরোয় টের পাবেন, আমি এক জায়গায় নিয়ে আসছি যাতে সব জায়গায় আপনাদের সমস্যা না হয়। সে পনেরোটা গাল আল্লাহ রাসূলকে দিয়েছে মক্কায় থাকতে, আর একটা গাল দিয়েছে মদিনা ইহুদিরা, আর ১৩ বার তাকে হত্যা করার চেষ্টা করেছে, এমনকি মক্কা জয় করার দিন পর্যন্ত তওয়াফ করার এই পরিবেশে, তওয়াফ করা মানে এমনটা জায়গা কাবাগৃহ, জাহেলি যুগের লোকেরা পর্যন্ত এখানে মানুষকে হত্যা করত না, খুব সম্মান করত। আবু জেহেল আবু লাহাব যদি আমরা খারাপ বলি, কাবা ঘরে যদি কেউ আশ্রয় নেয় তার গায়ে কেউ হাত দিত না, আরে বাপরে বাপ আল্লাহ ঘরে আশ্রয় নিচ্ছে, ওকে মারা হবে না। অথচ মুসলমানরা তাও মারায় না, মসজিদের মধ্যে মুসলিম গুলি করে মারতেছেন, দেখেন না কোথায় গেছি আমরা। কয়েকটা গাল দিয়েছিল সিরিয়ালটা বলে দিয়ে আপনাদের মনে থাকবে, প্রথম গাল দিয়েছিল মুজাম্মম, আল্লাহ রসুলের নাম কি মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত, আর মুজাম্মম অর্থ নিন্দিত তিরস্কৃত, ঠিক উল্টা না। কে বলছে? তার নিজের চাষি আবু সুফিয়ানের বউ। কোথা দাঁড়িয়ে বলছে? একদম কাবাঘরের চত্বর দাঁড়িয়ে বলতেছে, উনি কবি ছিলেন। এক নম্বর গাল, দুই নম্বর গাল পাগল, কি সব বলে আমরা জীবনটা শুনে রেখে নতুন কথা বলতেছি। তিন নম্বর গাল কবি, আরে আর কবিরা কত কথাই তো বলে, যে কোরআন পড়ে এমন সুন্দর জিনিস তো বানাতে পারি না আমরা, ওর মাথা এত ভালো, এ কোথাতে শিখলো সবগুলো? কবিরা অনেক অনেক কথা বলে না, আমরা কবিতা বুঝি কিন্তু কবিতাকে লিখতে পারি, এটা আলাদা ব্রেন লাগে। ওরা ধরে নিল মোহাম্মদ একটা কবি, আর রহমান আল্লাহ কোরআন খালাক আল ইনসান আল্লাহুল বায়ান সবটা শেষে নু আর নু মিল আছে না, কবি তো হয়ে গেল, মোহাম্মদ ফার্স্ট ক্লাস কবি একটা। এই চার নম্বর কি জাদুকর, আরে মোহাম্মদের কথা যেই শোনে সেই তার দলে চলে যায়, ওর মত ওর কথা জাদু আছে। আরেকটা কালে মহামিথ্যাবাদী সাহেরুন কাজ্জাব, কাজ্জাব অর্থ ছেলেরা ভালো করে জানো মোবাইল লাগাচ্ছে গা, কাজেব মানে মিথ্যাবাদী, আর কাজ্জাব মানে কি? মহামিথ্যাবাদী না, জাতা মিথ্যাবাদী হলে হবে না, মোহাম্মদ মহামিথ্যাবাদী। অথচ এই লোকটাকেই এই মানুষগুলো আগে বলতো আল আমিন, বিশ্বস্ত বলতো না, যেমনি তাদের আদর্শের বিরুদ্ধে হয়েছে, যেমনি তিনি তৌহিদের দাওয়াত দিয়েছেন ওই মূর্তি পূজা বাদ দিতে বলেছেন, আর তেমনি হয়ে গেছে তিনি কাজ্জাব। ছয় নম্বর ছিল পুরাকালের উপাখ্যান বর্ণনাকারী আসাতিরুল আউয়ালিন, আরে মোহাম্মদ নতুন কি বলল, ও তো মুসা বলেছে ঈসাও বলেছে আগে নবীরা বলে গেছে, ওইগুলো নকল করে করে ও বলতেছে, আর গল্প স্বল্প কিছু না করলে মানুষ শোনে তো, গল্প বানিয়ে বানিয়ে আমাদেরকে বলতেছে। সাত নম্বর অন্যের সাহায্যে মিথ্যা বর্ণনাকারী, ওয়ারাকা ইবনে নওফলের কাছে উনি গিয়েছিলেন, খাদিজা তাকে নিয়ে গেছিল, দেখো তো তোমার ভাতিজা কি হলো, তো উনি বললেন দেখো যে ফেরেশতা এসেছে মোহাম্মদের কাছে, এই ফেরেশতা এসেছিল আগে মুসার কাছে, এই ফেরেশতা যার কাছে যায় ইল্লা উদিয়া, তার কম তার সঙ্গে শত্রুতা করে, বোখারী শরীফ অন্য হাদিসে ইল্লা উজিয়া, সে নির্যাতিত হয়। তো আমি যদি সেদিন যুবক থাকতাম যেদিন মোহাম্মদকে তার কমের লোকেরা বের করে দেবে, সেদিন আমি তোমাকে সাধ্য মতো সাহায্য করতাম। আল্লাহ রাসূল এই কথা শুনে লাভ দিতে বলছে, আওয়া মুখরাজিয়া হোম, কি ওরা আমাকে বের করে দেবে কেন, আমি তো কারো ক্ষতি করি নাই। মোহাম্মদ তুমি জানো না, তোমার কাছে এসেছে নবী, নবী হওয়ার জন্য দাওয়া নিয়ে, ও ফেরেশতা তো জিবরিল, তুমি তো কখনো তওরাত ইনজিল পড়োনি, আমি তো ইনজিলের আলেম আমি জানি, মানে জিবরিল তোমার কাছে নবুয়ত দিয়ে গেলেন একরা বিশ্ব রব্বুল্লাহ খালাক, বুঝতে পারছো না? এখন তোমাকে একটু প্রচার করতে হবে, প্রচার করলেই মানুষ তোমার শত্রু হবে, তখন তোমার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে, তখন যদি আমি বেঁচে থাকতাম তোমাকে আমি সাহায্য করতাম। এই শয়তানটা বলছি জানেন, যে ওরা কেউ নফলের কাছ থেকে নবুয়ত শিখে এসে তো মানুষের গল্প করতেছে, কি শিখলো নবুয়ত, ওটা কি মধ্যে শেখা হলো? কদিন পরে বুড়া তো মরে গেছে, ওরা কেউ নফেল। এখনো খ্রিস্টানরা বড় স্কলাররা যা তফসিল লেখে, বদরা এগুলো সব লেখে, যারা ইংরেজি পড়ে মুফাসসির কোরআন হয়েছে তারা কিন্তু সর্বনাশ হয়ে গেছে, এগুলো পড়ে তার মাথায় সব গিজগিজ করা খালি, এমন যুক্তি দিয়ে লিখেছে যে আপনার মাথা ঘুরে দেওয়া একটু সময় লাগবে না। আর আট নম্বর, মিথ্যা রটনাকারী। মিথ্যা শুধু মোহাম্মদ বলেই না, সেটা সবাই রটনা করে বেড়ায়। মিথ্যা বললাম ঘরে বসে থাকলাম তা তো না, ও সবাইকে বলি বেড়ায়, কত বড় পাপি লোক একবার দেখেন। নয় নম্বর কি, ভবিষ্যৎ বক্তা। আরে আগামী দিনে কি হবে ও বলে, আর বলতে খেটেও যায়, যে সাংঘাতিক লোক, ঠিক না? অনেক সময় বলেছেন যে অনেক সময় খেটেও তো যাইতো, এমন ওরা ভয় করত যে এই মুখ দিয়ে যা বেরোবে ঠিকই ঠিকই খেটে যাবে, সেজন্য ওরা বিশ্বাস করত যে আসলে লোকটা খুব ভালো। কিন্তু মুশকিল হয়েছে আমাদের ধর্মের সঙ্গে মিলছে না, ও পুতুল পূজা করতে মানা করে কেন, আমরা এই করে খেয়ে দিয়ে চলি, নজর নিয়াজ আসে, হাজার হাজার লাখ লাখ টাকা দৈনিক ইনকাম হয়, ও তার না নিষেধ করে, মুশকিল লাগলে যারা পীর তারাও জানে এটা কাজটা খারাপ। এই পয়সা যদি মানুষ না দিত পীরগিরি দুনিয়া থাকতো না, আপনার নজর নিয়াজ দিন না দেখেন পীরগিরি বন্ধ হয়ে যায়, ওইরকম মিলাদখর মৌলবীদের জিলাপি দিয়ে না দেখেন মিলাদ বন্ধ হয়ে যায়, কিন্তু পয়সা লোভে এগুলো সব করে। ঠিক অমনি করে এই মক্কার লোকেরা পুতুল পূজার ওসিলা যত টাকা ইনকাম করত, যদি পুতুলই না থাকে তো ইনকাম হবে কি করে, রেজন্য ওদের রাখছিল নেতাদের এখানে, সেজন্য তারা বলতো যে এটা আসলে যা বলে যে খেটে যাচ্ছে ভবিষ্যৎ বক্তা, এই লোকটা আসলে গণৎকার গণক ঠাকুর, ও নবী টবি কিছু না। দশ নম্বর কি বলতো, আরে বাবা নবী হলে তো ফেরেশতা আসবে, ও তো মানুষ, ও তো আমাদের মতো ভাত খায় রুটি খায় আমাদের মতো বাজার করে বেড়ায়, ও আবার বলে নবী, তো কিসের নবী, নবী তো ফ্রেশ থাক। এগারো নম্বর তারা বলতো এ পথভ্রষ্ট, ও আসলে সুপথ থেকে পথভ্রষ্ট, কারণ আমরা হলাম আহালুল্লাহ, আমরা আহলে হাদিস, ওরে অহংকার আমাদের, আমরা আহালুল্লাহ, আমরা আল্লাহওয়ালা, আহলে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের বাসিন্দা, আমরা হোমস, আমরা কঠোর ধার্মিক, আমরা হানিফ, আমরা ইব্রাহিমের অনুসারী, আর ইয়ে কি নতুন কথা বলছে এখানে এসে, অতএব সে পথভ্রষ্ট। এগারো নম্বর গাল ছিল বেদিন সাবিই, জুল মাজাজ নামে একটা বাজার আছে মক্কাতে, এই বাজারের সময় কেউ কারো মারা নিষেধ ছিল, যেরকম কাবা ঘরে মারা নিষেধ, বাজার ঘাটে মারা নিষেধ, কারণ বাজার হলো সবার স্বার্থের জায়গা, সেখানে মারা কাটা করলে তো মানুষ বাজার ঘাট করবে কি করে, এই জন্য ওরা এই ওকাজের বাজারে আর জুল মাজাজের বাজারে ওরা মারামারি করত না। আর বিশেষ করে হজের মৌসুম মারামারি নিষিদ্ধ ছিল, হারামের মাস, আল্লাহ রাসূল হজের মৌসুমে জুল মাজাজে গিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা সবাই বলো আল্লাহ ব্যতীত কোন উপাস্য নাই, তাহলে তোমরা ইহকালে পরকালে সফল কাম হবে। এই কথা শুনে বাইতে যারা হজ করতে আসে তারা বহু লোক হয়তো বা কবুল করত দিন, কিন্তু না, পিছু পিছু যাইতো আবুল আহাব, ও যে দাঁড়িয়ে বলতো এই শোনো শোনো ইন্নাহু সাবিউন কাযাব, এটা হলো বিধর্মী, এটা হলো মিথ্যাবাদী, আমার ভাতে যা আমি ওকে চিনি তোমরা ওকে চিনো না, খবরদার এর দিন কবুল করো না। একদম সঙ্গে সঙ্গে আপনি বলেন চাষার সাক্ষী বা ভাতে যা সাক্ষী যদি চাষায় দেয় তো বাহিরে কিভাবে সত্য বলবে না, কত দুশ্মন একবার চিন্তা করেন, এই সাবি মানে বিধর্মী, আল্লাহ রসুল যদি বিধর্মী হয় তো ধার্মিকটা কে দুনিয়া, চিন্তা করেন। এরপরে বলা হচ্ছে পিতৃধর্ম বিনষ্টকারী, ও বাপদাদার ধর্ম ত্যাগ করে চলে এসে, ঠিকই তো, আসলে বাপদাদার ধর্ম তো শ্রেণীকে ধর্ম, উনি তো ত্যাগ করে চলে এসে, কথা তো মিথ্যা বলেনি, কথা ঠিকই বলছে, কিন্তু বাপদাদার ধর্ম ছাড়লে কি খারাপ হবে, যদি বাপদাদা করে শেরিক যদি করে, বেদাত যদি করে, ছেলে যদি শেরিক বেদাত বাদ দেয়, তাহলে কি ছেলে কোনো পাপ হবে নাকি, হতভাগারা, এটা হলো তার বড় দোষ। চোদ্দ নম্বর দোষ হল ওই লোকটা জাদুগ্রস্ত, আসলে ও জাদুতে ধরেছে, ওকে জিনে ধরেছে, এতই বুঝাই বুঝে না কেন, তো জাদু ছাড়ানোর জন্য ইয়ামন থেকে জামাত আজদি বলে একজন জাদুর ডাক্তার তাকে ডেকে আনলো, এই দেখো তো আমাদের ভাতিজারা হলুটা কি, বাপ তো মরে গেছে, বাবার চেহারা তো দেখেনি, এতিমের ছেলে, ওর তো মারতেও খারাপ লাগে, তো দেখো তো একটু ট্রিটমেন্ট করা যায় কি। সে জাদুঘর আসছে, তার নাম কি? জেমাদ আল আজদি। ও এসে চলে গেছে, কি মোহাম্মদ তোমার নাকি জাদুতে ধরেছে, তা তোমার কি হয়েছে আমাকে একটু বলো, তাহলে আমি তোমাকে ট্রিটমেন্ট করবো, ইনশাল্লাহ একটু সেরে যাবে। ওরা কিন্তু আল্লাহকে সবাই মানত। তো মোহাম্মদ বলছে যে আমার তো জাদু ধরেনি। আরে সবাই বলছে জাদু ধরেছে, তোমার নেতারা বলছে তোমার জাদু ধরেনি, কথা হলো তো না আমার জাদু রয়েছে, কিছু নেই বাবা তুমি বাড়ি চলে যাও। তো না আমি এসেছি এমনি এমনি যাবো নাকি, তুমি কি বলো আমাকে শোনাও দেখি আসলে জাদু কিনা, শুনবে তাহলে? হ্যাঁ শুনবো। শুরু করলেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমুরু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডাক্তার বলছে আকবর বলো তো, আরেকবার বললেন, আরেকবার বলো তো, আরেকবার বললেন, লাভ দৌড়ছে। এ কি, এ তো মানুষের কালাম হতে পারে না, এ তো মনে হচ্ছে সাগরের গর্ভ থেকে বের হয়ে আসতেছে, আমার জীবনে কখনো আমি এরকম আরবি শুনি নাই, তুমি তো কোশ্চেন করলে জাদুঘর নাই, তুমি তো নবী, আমাকে ইসলাম কবুল করার সুযোগ করে দাও, আসাদু আল্লাহ। ওখানে সে ইসলাম কবুল করে ফেলল, জাদু ছাড়াতে এসেছে। জেমাদ আজদি ইসলাম কবুল করলো, কিন্তু নিজের চাষারা ইসলাম কবুল করে নাই, নিজের বংশের লোক ইসলাম কবুল করে নাই। আপনারা মনে করেন অনেক সময় উনি আহলেসের নেতা, আহলেস থেকে বেরিয়ে গেছে, উনি মাশাআল্লাহ পথভ্রষ্ট হয়ে গেছে। যদি চাষারা সত্যের অর্থে দিন কবুল করত, তাহলে আল্লাহ রসুলকে হিজরত করে মদিনা যেতে হতো না। দুনিয়ার মানুষ ইসলাম কবুল করে আর ঘরের মানুষ ইসলাম থেকে বেরিয়ে চলে যায়, এ দুঃখ রাখবেন কোথায়? এটা হল মুনাফিকদের চরিত্র। তারা বুঝে আল্লাদিনা আজহারুল ইসলাম ও আবতারুল কুফরা, এটা পরে আসবে, যারা কুফরকে লুকিয়ে রাখে ইসলামকে জাহির করে তাদেরকে বলা হয় মোনাফেক। পিতৃ ধর্ম বিনষ্ট করে হয়ে গেল, জাদুগ্রস্ত হয়ে গেল, এবার আসেন বড় একটা দোষ ধরল, এ জামাতকে বিভক্তকারী, এই দোষে আমরাও দোষী। আল্লাহ রসুলকে আর কোন দিকে ঠেকাতে না পেরে শেষে একদিন 15 জন নেতা সকলে মিলে আবু তালেবের কাছে গেল, আবু তালেব তোমার ভাতিজা কাফার রাখা জামাতা কমেনা ও সাফা আহলামানা, আমাদের জ্ঞানী লোকদেরকে বোকা বলে আর আমাদের জামাতটাকে বিভক্ত করে দিয়েছে, এটা বড় দোষ। এ দোষ তিনি কবুল করেছেন। হ্যাঁ, শিরকের সঙ্গে আপোষ করা যাবে না, লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনা আবুদুন মা আবাদতুম, আমি কখনোই তোমরা যার ইবাদত করো তার ইবাদত করবো না, আর তোমরা আমি যার ইবাদত করি তোমরা তো ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার আমার দিন, আমরা আপোষ চলবে না। কথা শেষ, বাতিলের সঙ্গে কোন আপোষ নাই, আমি একা থাকবো তাও বলো, যতই তুমি গাল দাও, জামাত থেকে বেরিয়ে গেছে, দেশ থেকে বেরিয়ে গেছে, যাই বলো না কেন, আমি হকের কাছে এসেছি, আমি আল্লাহর কাছে এসেছি, আল্লাহ যার সঙ্গে আছে, দুনিয়া কোনো মানুষের কোনো প্রয়োজন নাই। এরপর চলে গেলেন মদিনায়, মদিনায় গিয়ে ইহুদিরা তাকে কি বলল, কোরআনে আসছে আয়াত, লা তাকুলু রাআইনা ওয়া কুলু উনজুরনা, এই আয়াতের সানুজ কি জানেন? রাআইনা অর্থ হচ্ছে আমাদের রাখাল, তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধানকারী, এটা আরবিতে, কিন্তু হিব্রু ভাষায় রাআইনা অর্থ হচ্ছে শরীরুনা, আমাদের মধ্যে দুষ্ট লোকটা। তো ওরা তো ইহুদিরা আসলে হিব্রু ভাষী, এখন মদিনায় এসে আরবি শিখছে, ওরা ওদের ভাষায় বলতো রাআইনা, আল্লাহ রাসূল প্রথম বুঝতে পারেনি, পরে আল্লাহ যখন আয়াত নাযিল করল তখন বলে সুবহানাল, বলে কি যেমন গাল দিচ্ছে, তখন বলে তোমরা বলো উমজুর না, রায়না বলা যাবে না। ইহুদিরা তাকে বলতো শরীরও না, রায়না বলে বুঝাতো শরীরও না, আমাদের মধ্যে সবচেয়ে দুষ্ট লোক হচ্ছে এই মোহাম্মদ। আসলে কি তাই? এবার বলুন, এই 16টা দোষ অপবাদ তোহমত তার উপরে দেওয়া হয়েছিল, এবার একদিকে রাখেন। এবারে যারা আল্লাহর রসুলকে এমনি করে গালি দেয় তাদের যুগ কি শেষ হয়ে গেছে? এ যুগে কি নাই? যারা এখনকার অবস্থা জানেন তারা ভালো করে জানেন আল্লাহর রসুলকে কি ন্যাক্কারজনক ভাবে গালি দেওয়া হয়েছে বিভিন্ন ইন্টারনেটে ব্লগাররা, যে সমস্ত ভাষা মুখ দিয়ে প্রকাশ করা যায় না, এত নোংরা। মোহাম্মদ অর্থ কি? প্রশংসিত। আর মোজাম্মাম অর্থ নিন্দিত। মোজাম্মাম বলেছিল আবু সুফিয়ানের বউ, আর আমাদের বলাগার মুসলমান নামধারীরা বলছে মোহাম্মক, অর্থাৎ মহা আহম্মক। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি 30 বছর একজন ইঞ্জিনিয়ার ছোকরা, মহা আহম্মক যোগ মোহাম্মক। এরপরে এত নোংরা কথা আছে, যারা ইনকিলাব পড়েন 17 ফেব্রুয়ারি প্রথম পৃষ্ঠা পড়ে দেখবেন, আমাদের মুখে ভাষা বলা যাবে না। এত নোংরা কথা তারা বলেছে, সে কথা কোন মানুষ উচ্চারণ করতে পারে না, কাফের তো বলে মুরগি কাফেরও পারবে না, অথচ নাম তার মুসলমান। তাকে যারা হত্যা করেছে, এখন দেখা যাচ্ছে তার বউ বাদ দিয়ে অন্যদের সঙ্গে যে নষ্টামি করত তারাই তাকে মেরেছে। দোষ হচ্ছে ইসলামপন্থীদের ঘাড়ে চাপানো হচ্ছে, এবং সে মরেছে শহীদ হয়ে গেছে। জাতীয় সংসদে প্রস্তাব পাশ হচ্ছে, প্রধানমন্ত্রী কেন্দ্রে যারা তার বাড়িতে গিয়ে হাওমাও করতেছে। আমরা আমাদের প্রতিবাদ লিপিতে বলছি, কালকে পড়ে দেখ না, বলে দিয়েছি হে প্রধানমন্ত্রী, তোমার বাপের নামে যদি কেউ গালি গালাজ করতো তুমি কি বরদাস্ত করতে? তোমার নামে যদি কেউ গালি দেয় তুমি কি বরদাস্ত করবে? করবে না। আমার নবীর নামে গালি দিচ্ছে আর তুমি খুশি হয়ে তার জানাজা যাচ্ছ, সংসদে আইন পাশ করছ, শহীদ বলছো, শহীদ কথার কি যাচ্ছে? তাই যাকে তাকে বলা যায়, মনে রাখবেন শহীদ কখনো আলাদ্রহী নামে বলা যায় না, শহীদ কোন কাফের নামে বলা যায় না, শহীদ কোন মোনাফেকের নামে বলা যায় না। শহীদ হয় ওই ব্যক্তি লেতাকুনা কালেমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর ঝান্ডাকে তৌহিদের ঝান্ডাকে উন্নত করার জন্য যারা জীবন দেয় তাদেরকেই মাত্র শহীদ বলা হয়, শহীদ যাকে তাকে বলা হয় না। ভাষার জন্য মরেছি শহীদ নয়, দিনের জন্য মরলে তবে শহীদ হওয়া যায়। তাই হিন্দু মুসলমান গড়ায় সবাইকে শহীদ বলে একাকার করা হবে, এটা কোশ্চিন কেন আল্লাহ বরদাস্ত করবেন না? উমর ফারুক এই জুমার খোদ্দাদের খোদ্দা দিচ্ছেন, 1000 বছর আগে একবার চলুন খোদ্দা শুনে এসে উমর ফারুকের খোদ্দা তিনি দাঁড়িয়ে বলেছিলেন, লা তাকুলু ফুলানুন শহীদ ফুলানুন শহীদ ফুলানুন শহীদ, খবরদার তোমরা বলো না অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ, বল কুলু কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। তখন অনুরূপ ভাই বলল, আল্লাহ রাসূল ভাই বলতেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সেই মাত্র শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সেই মাত্র শহীদ। এরা কি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে নাকি যে আল্লাহকে রসুলকে গালি দিয়ে মরল? হতভাগা সরকার, লেখা পড়া জানে না, কিছুই বোঝে না, গায়ে শক্তি আছে যাচ্ছে তাই বলে যাবে, যাচ্ছে তাই করে যাবে, মুসলমানদের শুনে যাবে, এটা অসম্ভব, হতেই পারে না। আল্লাহ রসুলকে গালি দিয়ে বাংলাদেশে কোন মুসলমান বেঁচে থাকবে এটা আমাদের বাঁচার আকাঙ্ক্ষা নাই। তোমরা আমাকে জেল দাও, ফাঁসি দাও, যা খুশি করো, আল্লাহ রসুলের জন্য যদি আমাদের মৃত্যু হয়ে যায় এটাই আমাদের শাহাদাতের মৃত্যু, আমরা গ্রহণ করে নেব। অনবতি বিলম্বে এইসব শয়তানগুলোকে হটাও, যারা এইভাবে আল্লাহ রসুলকে গালি দিচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। কোন এক কলেজের প্রফেসর কি বলেছে, সারা বাংলাদেশে বিগত 3-4 বছর ধরে এইভাবে গালিগালাজ চলছে, মেয়েদের পর্দার বিরুদ্ধে গালিগালাজ চলছে, কলেজের ছাত্রীদেরকে পর্দা খুলতে বাধ্য করছে, এই সমস্ত ইসলাম বিরোধী কাজ শুরু হয়েছে সারা দেশে, অথচ সরকার নির্বিকার, মন্ত্রীরা সাপোর্ট দিয়ে যাচ্ছে। এগুলো বললে এগুলো জেন্ডার বৈষম্য মানে না আমরা, অর্থাৎ নারী পুরুষের ভেদাভেদ নাই, আল্লাহ সৃষ্টিকে যারা টুড়িমুড়ি উড়িয়ে দিতে চায় তাদের মতো মূর্খ আর কি আছে? ওরা ভাবে আমরা খুবই জ্ঞানী মানুষ, আল্লাহ বলছে ওরা আসলে বোকা, আল্লাহ ইন্না হুমুসরফা, আসলে ওরাই হল বোকা, কোরআন মিথ্যা নয়। এবার আপনি বলবেন তাই তো, যারা আল্লাহ নবীকে গালি দিচ্ছে তাদের শাস্তি কি? শুনে দেখেন, এটাও কোরআন থেকে আপনাদের বলে দিচ্ছি, হাদিস থেকে বলে দিচ্ছি, বলার দায়িত্ব আমাদের, তাই বলে যাও কে মানুক আর না মানুষ, শুনতে হবে আপনাদের। মুসলমানের বাচ্চা যদি হয়েছেন, সবাই আপনারা মিছিল করেন, মিটিং করেন, ভোট চান, ভোটার হন, এমপিগিরি করেন, কাউন্সিলরগিরি করেন, যত নেতাগিরি করেন, পড়িয়ে মুসলমান হিসেবে সবাইকে কবরে যেতে হবে, সেখানে কোনো বেটা আপনার ঠেকাবে না। অর্থাৎ আয়াতগুলো শুনে রাখেন, হাদিসগুলো শুনে রাখেন, যেন সাবধান হয়ে কথা বলবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোন কথা বললে কাউকে ছাড়া হবে না, আল্লাহ পক্ষে গজব নেমে আসবে। শুনে রাখেন আয়াতগুলো একটা একটা বলে দিই। قال الله تعالى في كلامه المجيد قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون هي محمد بن صلى الله عليه وسلم তুমি বলে দাও জনগণকে, তোমরা আল্লাহর নামে এবং তার আয়াত সমূহের নামে এবং তার প্রেরিত রসুলের নামে ঠাট্টা করছ? লা তাতাজরু ফাকাদ কাফারতুম, তোমরা কোন ওজর পেশ করো না, তোমরা কুফরি করেছ। বাদা ইমানেকুম, ইমান আনার পরে। অর্থাৎ মুসলমানরা যখন এগুলো করে তখন তাদেরকেই আল্লাহবাক বলছেন তোমাদেরকে ছাড়া হবে না, তোমরা কুফরি করেছ, অর্থাৎ যারা আল্লাহ রসুলকে ঠাট্টা করেছে, গালিগালাজ করেছে, তারা কাফের। কে বলছে? আল্লাহ। কত নম্বর আয়াত? সূরা তওবা 65 নম্বর আয়াত। মুখস্থ করে রাখবেন, বাড়ি যেয়ে যারা বগুদের সঙ্গে গল্প করবেন, বাড়ি যেয়ে বন্ধু বান্ধব মহলে দোকান বেশি গল্প করবেন, যারা এগুলো করেছে তারা পরিষ্কার ভাবে কাফের। এবার কি করতে হবে? এই কুফরের বিষয়টা হলো, কাফের হয়ে গেল, বাস খালাস। শাস্তি কি আসেন? আল্লাহ রাসূল নিজের জীবদ্দশায় কি করেছেন? ওয়ান আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ক্বাল আন্না ইহুদিয়াতান কানাত তাসতমুর নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকাউ বিহি, একজন ইহুদি মহিলা আল্লাহ রসুলকে গালি দিল এবং তাকে খুব হীন ভাষায় তাচ্ছিল্য করল। ফখানাকাহা রাজুলুন, একজন লোক সহ্য করতে না পেরে তাকে মেরে ফেলে দিল, গলা টিপে ধরল, খতম। হাত্তা মাতাত, আবতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামহা, আল্লাহ রসুল বললেন ওর রক্ত মূল্য দিতে হবে না। ইহুদিদের সঙ্গে চুক্তি ছিল না, সন্ধে চুক্তি, অতএব মারলে রক্ত মূল্য দিতে হয়, এটাই নিয়ম। কিন্তু আল্লাহ রসুল বললেন ওর রক্ত মূল্য লাগবে না, কেন? আসলে কাফের হয়ে গেছে, ওর মারা হক আছে। সে রসুলকে গালি দিয়েছে। এই হাদিস আবু দাউদের 4362 নম্বর হাদিস, বাড়ি খুলি পড়ে দেখেন। দু নম্বর হাদিস, একজন অন্ধ ব্যক্তি তিনি বলছেন আমার একটা উম্মে ওয়ালাদ ছিল, আমরা হাটানে মা বোঝেন, মানে ছেলেপিলে সহ যে মহিলাকে বিবাহ করা হয় সেই ছেলেপিলেকে আমরা বলি হাটানি ভাই, মানে মায়ের সঙ্গে হেঁটে আসছে আমার বাড়িতে, কথা বলবেন তো। এই অন্ধ মানুষটা একটা হাটানি বউ ছিল, উম্মু ওয়ালাদ, বাচ্চা সমেত বিয়ে করেছে। সে যে এত বত্তা কি খবর রাখে, সে একদিন আল্লাহ রসুলকে গালি দিল, ও নিষেধ করলে এই বেটা তুমি আল্লাহ নবীকে গালি দিও না, ও শোনে না, প্রায় গালি গালাস করে। সেদিন আর ওর অন্ধ লোকটা সহ্য করতে পারেনি, ও ওর বালিশের তলায়, বালিশের উপরে ছোট্ট একটা চাকু রেখে দিয়েছে, মেঘবাল, মানে ছোট ছোট তরবারি। এখন ওই মহিলা পাশ ফিরিয়ে শোয় না, বালিশ বারে পাশ ফিরে শুয়েছে আর পেটের মধ্যে ঢুকে গেছে, খতম। এখন সকালে সব বলছে হত্যা করেছে, কে মারলে কে মারলো, ও এক সরাসরি এসে বলছে আমি মেরেছি, আমার রসুলকে গালি দিয়েছে, ওই স্ত্রীকে ভালোবাসতাম, খুব সুন্দরী মহিলা ছিল, কিন্তু এরপরও আমি তাকে হত্যা করেছি, এই জন্য সে আমার রসুলকে গালি দিয়েছে, বারবার তাকে নিষেধ করা সত্ত্বেও সে শোনেনি, আমি হত্যাকারী, হে রসুল আপনি আমার হত্যার জন্য যা করণীয় কেসাস নিন। এবার আল্লাহ রসুল বলছেন তোমার জন্য কেসাস মাফ, ও মরেছে, তুমি তাকে হত্যা করেছ ঠিকই করেছ, এর বদলা তোমার পাল্টা হত্যা করার লাগবে না। তাহলে কি হলো? কাফের হয়ে গেল না? এই দুটো দলিল সামনে রেখে পরবর্তী কথা আপনাদের শুনে দেওয়া ভালো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কিছু লোক গালি দিল, পরে আবু বকর যা আসলাম এসে বলছে হে আবু বকর আপনি খলিফা, আর আপনাকে গালি দিচ্ছে, আমি ওকে মেরে দেব, কতল করবো ওকে। আবু বকর সিদ্দিক তখন বলেন না, এটা স্রেফ আল্লাহ রসুলকে যদি কেউ গালি দেয় তাহলে তাকে হত্যা করা যায়, আমাকে গালি দিলে বা আমার রসুল উম্মত মোহাম্মদ কাউকে যদি কেউ গালি দেয় তাকে হত্যা করা যাবে না। তাতে বোঝা গেল প্রধানমন্ত্রীকে গালি দিলে প্রধানমন্ত্রী সেই গালিদাতাকে হত্যা করতে পারবেন না, তাকে ধরতে পারবেন, মারতেও পারবেন না, কারণ উনি আল্লাহ নবী না। আমরা নিজেদেরকে বড় মনে করি, নবীকে ছোট মনে করছি। আবু বকর যেখানে নিজের গালিকে সহ্য করলেন, আর আমরা আমাদের গালিকে সহ্য করতে পারি না, রাষ্ট্রদ্রোহীদের অপরাধ হয়ে যায়। তো এই বিষয়ে আলোচনা এসে ওলামায়ে ইসলামের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া বিরাট বই লিখেছেন, ওসাইমিন ফতোয়া লিখেছেন, সবাই বলেছেন ওই লোকটাকে অ্যারেস্ট করতে হবে, অতঃপর যদি সে তওবা করে তখন সে লোকটা কি মাফ পাবে কি পাবে না, বিরাট আলোচনা। একটাই জবাব এসেছে আর যা হিসাবে, যেহেতু আল্লাহ রসুল এখন বেঁচে নাই, মাফ করার মালিক ছিলেন তিনি, তাই না? যাকে গালি দেব তিনি মাফ করবেন, তিনি যখন তার জীবদ্দশায় মাফ করেন নাই, তাকে হত্যা করেছেন, আমরা এই সময় আর কাউকে মাফ করতে পারি না। তাকে অবশ্যই হত্যা করতে হবে। সরকারকে বলবো আল্লাহ রসুলকে গালি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে এমন আইন করুন তার স্রেফ মৃত্যুদণ্ড হবে, আর কিচ্ছু হবে না। যদি মুসলমানের ভোট পেতে চান, মুসলমানের দেশে বসে ইসলামের নবীর বিরুদ্ধে এসব কথা বলবে, কোন মুসলমান তো বরদাস্ত করবে না। কোরআনের নির্দেশাগারে সে কাফের হয়ে গেছে, রসুল তাকে মাফ করেন নাই, আমরাও তাকে মাফ করতে পারি না। আমাদের সরকার আমাদের পক্ষ থেকে প্রতিনিধি, তাদের দায়িত্ব হবে মুসলমানদের আকীদা বিশ্বাসকে সম্মান করে এই সমস্ত নরাধমগুলোকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়া। যদি না দেয় এরাই আল্লাহর কাছে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়া দাঁড়াবে। আল্লাহ রসুল সেন বলবেন, হে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি তোমার নবী, আমার বিরুদ্ধে গালি দিয়েছিল আর একজন মোনাফেক, তুমি তার শাস্তি দাওনি কেন? দেখব সেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি আল্লাহর সামনে কি কৈফিয়ত দেন। যদি দিতে না পারো অবশ্যই নবীর শাফাতে তোমার মাহরুম হবে। সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, আল্লাহ রাসূল বলেন, দূর হও দূর হও, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছ, দূর হয়ে যাও আমার সামনে থেকে, হাউস খোঁজের পানি তোমার ভাগ্যে হবে না। যতই তুমি হজ করবার উমরা করার সালাত আদায় করো, কিচ্ছু কবুল হবে না। আল্লাহ রসুলকে গালি দিবেন আর আপনি দিব্য আরামসে হজ করে জান্নাতে চলে যাবেন, জান্নাতে নানি বাড়ি নাকি? এত সস্তা না? হাদিসটা মনে থাকবে তো? কোরআনের দুটো আয়াত শুনিয়েছি আপনাদেরকে, হাদিস দুটো শুনিয়েলাম, এর সঙ্গে ওলামা ইসলামের ফতোয়া শুনাইলাম। সকল আলেমেতে একমত যে আল্লাহ রসুল এখন বেঁচে নাই, এখন যদি কেউ তাকে গালি দেয় অবশ্যই তার একমাত্র দণ্ড মৃত্যুদণ্ড। হ্যাঁ, যদি সে লোকটা তওবা করে মরে তাহলে এই তওবা আল্লাহ কবুল করল, আখেরাতে তাকে মাফ করতে পারেন, আমরা মাফ করতে পারি না। কথা মনে বলে গেছে, যদি সে সত্যিকার অর্থে তওবা করে আখেরাতে আল্লাহ পাক তাকে হয়তো বা মাফ করতে পারেন, কিন্তু মালিক তো তিনি, দুনিয়াতে মাফ করা যাবে না। আল্লাহ রসুলের সম্মান তার মর্যাদা, আল্লাহর সম্মান এবং মর্যাদা একই রূপ। রসুল যদি না আসতেন আমরা কোরআন পেতাম না, আমরা হাদিস পেতাম না। রসুল আমাদের ইহকালের নেতা শুধু নন, আখরাতের সাফাতকারী, শাফিউল মুশাফা, তার সাফাত কবুল হবে। সেজন্য আমরা অন্ততভাবে এটুকু অন্তত আল্লাহ কাছে বলতে পারি, আল্লাহ তুমি এই সমস্ত লোকগুলোকে হেদায়ত দান করো, যদি হেদায়ত নসিব না হয় তাহলে তুমি তাদের উপরে তোমার পক্ষ থেকে ইলাহি গজব পাঠিয়ে দাও, সবগুলো যেন শেষ হয়ে যায়। শয়তানগুলো মরেছে, এর মধ্যে একটাই হাটমিল কেউ মরেছে, ভালো মরি লাগে, বদ মরলে তো ভালো হয়। আল্লাহ রেখে দেয়, একটু লম্বা করে দেয়, হায়াত বাড়িয়ে দেয়। আমরা স্রেফ এটুকুই প্রার্থনা করবো আল্লাহ কাছে, আল্লাহ আমাদের, আমরা দুর্বল, আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই, আমরা কিছুই করতে পারি না, তোমার কাছে বিচার দিচ্ছি, তুমি ফ্যাসলা করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।